وقل جاء الحق وجهق الباطل إن الباطل كان جهولا. পদে পদে কুসংস্কার সবা জেলে বিচার আচার, বাতিল পথে সবাই চলি, বাতিল পথে সবাই চলি, দ্বার খুলে দে দ্বার খুলে, আহলে হাদিস আন্দোলনে ধন্য জি এই ধরনি, দ্বার খুলে দে দ্বার খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, অশান্তির দাবান হলে চারিদিকে আগুন জ্বলে, অশান্তির দাবান হলে অশান্তির দাবান হলে চারিদিকে আগুন জ্বলে, ভালো কাজে মন বসে না শয়তানের কথাই ভুলি, ভালো কাজে মন বসে না শয়তানের কথাই ভুলি, দ্বার খুলে দে দ্বার খুলে, আহলে হাদিস আন্দোলনে ধন্য জি এই ধরনি, দ্বার খুলে দে দ্বার খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, আহলে হাদিস যুবক দল রোধ করিতে চাই সকল, আহলে হাদিস যুবক দল রোধ করিতে চাই সকল, দূর হবে আধার কালো দেহে সে গান বুলবুলি, দূর হবে আধার কালো দেহে সে গান বুলবুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, আহলে হাদিস আন্দোলনে ধন্য জি এই ধরনি, দ্বার খুলে দে দ্বার খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, যুবদল সব আল্লাহর বলে হও বলিয়ান, যুবদল সব আল্লাহর বলে হও বলিয়ান, ভয় কিসে গো বক্ষে মুদের আছে আল্লাহর আল কোরআন, ভয় কিসে গো বক্ষে মুদের আছে আল্লাহর আল কোরআন, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি মন খুলি, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি মন খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, আহলে হাদিস আন্দোলনে ধন্য জি এই ধরনি, দ্বার খুলে দে দ্বার খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি, দ্বার খুলে দে দ্বার খুলি।